মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে। এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে। অবশ্যই ইহা নিশ্চিত সত্য। অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।